عذاب نہیں دیتے ہیں، اللہ تعالیٰ رسول بھیجتے ہیں، رسول بھیج کے ان کو خبر دیتے ہیں، اور اللہ تعالیٰ مدد کو زیادہ پسند فرماتے ہیں، خود بھی اپنا مدد فرمایا، اللہ تعالیٰ کا اولیاء بھی مدد فرماتے ہیں، اور جنت میں جنت کی بھی اللہ تعالیٰ کے مدد فرمائیں گے۔ وآخر دعواهم الحمد للہ رب العالمین۔ وعن ابی ہریرہ، ابو ہریرہ سے روایت ہے، انہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم، ابو ہریرہ نے کہا کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمانا ہے، ان اللہ لیغار، اللہ تعالیٰ غیرت کرتے ہیں، وان المؤمن اور مومن لیغار، اور مومن بھی غیرت کرتے ہیں۔ اور غیرت اللہ، اللہ تعالیٰ کا غیرت کیا ہے؟ اللہ یأتی المؤمن ما حرم اللہ، کہ ایماندار نہ لائے وہ کام جو اللہ نے حرام کر دیا ہے۔ ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں، اللہ تعالیٰ غیرت کرتے ہیں، اللہ تعالیٰ کا غیرت ہے، اور ایماندار بھی غیرت کرتے ہیں، جو ایماندار مومن، مومن غیرت کرتے ہیں۔ اللہ تعالیٰ کا غیرت کیا ہے؟ اللہ تعالیٰ کا غیرت کی وجہ سے اللہ تعالیٰ نے حرام کام کیا ہے، کہ ایماندار حرام کام نہ کرے۔ جب ایماندار حرام کام کرتے ہیں، اللہ تعالیٰ کی غیرت کو وہ نقصان پہنچاتا ہے۔ ایماندار جو دینے کے حرام کام پورے بنائے، تو اللہ تعالیٰ غیرت گرد کا سن، اللہ تعالیٰ تو بولے جیسے تم رکھو نا حرام کام کرو نا، دیکھو ان کارو سنگے تمرا ملو نا، ایم تو ان کارو سنگے ترا ملے، تو اللہ تعالیٰ غیرت نقص کر دیتے، اللہ تعالیٰ غیرت چلو تم یہ کرو نا، تمہیں بولے گا غیرت اللہ، اللہ تعالیٰ کی غیرت، اللہ یأتی المؤمن، یہ ایماندار نہ لائے ما حرم اللہ، وہ کام جو اللہ تعالیٰ نے حرام کیا ہے۔ اللہ تعالیٰ جے کمست کاز حرام کرتے ایماندار اتنا اگر کسو نہ دائے، کسو نہ کرتے گلے اللہ تعالیٰ غیرت باقی دیکھتے، اور اگر کر لے اللہ تعالیٰ غیرت ہم سکلی ہو رہے، তুমি আল্লাহ তাআলার গায়ত্ব শিখছ তো আল্লাহ তাআলা তোমাকে দেয়। ওয়ান হু আবু হুরায়রা সে রওয়ায়েত হয়, আন আরাবিয়্যাত, এক দিহাতি আদমি গ্রামের মানুষ, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস আয়া, ফাকালা ইন্না ইমরাতি ওয়ালাদাত গোলামান আসওয়াদা, আকিবু কি কহতা হে মেরি বিবি ایک کالا بچہ لایا ہے، ہمار استری ایک کالا سنتان جنم سے، وانی انکرت ہوں، میں اس کا انکار کرتا ہوں، ابھی نشکری کی سنتان امنت میں اس کو کرتے ہوئے انسر، فقال رسول اللہ صلی اللہ علیہ وسلم، رسول اللہ صلی اللہ علیہ وسلم نے کہا، حلہ کا من کی بلی، کیونکہ خدا کو تو بدھ تر بجے تو بچنا এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়া তার বুঝে তার হাল্লাকা মিন ইবলিন, ক্যা তেরা ওঁঠ হ্যায়? ফাকালা নাআম, উস আদমির কা হ্যাঁ মেরা ওঁঠ হ্যায়। ফাকালা মা আলওয়ানুহা, উসকা রং ক্যা হ্যায়, ওঁঠের রং কি? ফাকালা হুমরুন, ওঁঠ জো হ্যায় হুমর হ্যায়, জমাল আয়া হ্যায়। ফাকালা হাল ফিহা মিন আওরাকিন, حضور نے فرمایا ہے اور لال رنگ کے اونٹ کے اندر کوئی خاکی رنگ کا ہے، اور خاکی رنگ لال رنگ اونٹر مٹ کے بنا ماٹی رنگ اونٹا سے ماٹی خاکی رنگ کا ہے۔ فقالا انا فیہا الغرقا، تو اس نے کہا بے شک اس اونٹوں کے اندر بہت سے خاکی ہیں، یہ لال اونٹر مٹ کے بہت ماجد رنگ رنگ اٹھا سے۔ فقالا فقالا انا ترا ذالک جاہا، حضور نے کہا ہے تو کیا گمان کہاں سے آیا ہے، یہ گمان کرتا ہے تو؟ فقالا تو حضور نے کہا ہے انا کہاں سے ترا تو گمان کرتا ہے، جا گاڑی کے جا رہا او خاکی رنگ تیرے اونٹ میں آیا ہے، تیرے خاکی روٹ مرتے کہاں سے آیا ہے تمہار اٹھ سب گلا لال چل یہ لال اٹھر مجھے مٹر رنگ اٹھ کتنی آئے گا انا ترا کہاں سے تو گمار کرتا ہے وہ کافی رنگ آ گیا ہے اور جان رکھتی ہے کالا عرق نظر آ ہے اس نے کہا ہے یہ عرق ہے جو کھینچ کے لے آیا ہے اونٹے کے کیڑے سے گاچے شکل ساتھ ترتیب سے ہم نے کہ آپ نے لکھنے ایک کا شکر سے یہ شکر کا بڑھ گا سے بٹ گاس کا دور آپ کے شکر مٹی دیے رکھا ہوئے آپنار ایک گاچر نیچے ان گاچر شکر آسے ارکم دورتیں گا شکر یہ رکھ یہ رگ ہے نگا اس کو کھینچ لیا ہے یہ مٹر رنگ ایک رگ آسے یہ رگے ٹائم دیا ارتھ ادھر পূর্ব পুরুষের মধ্যে কোন একজন মাটির রঙের ছিল এই অর্থটা ওই মাটির রং হয়েছে ওই পুরুষের থেকে এটাই রংটা নিয়েছে বুঝলেন নেই এরপর নাগাহা এক রাগ হয় যে ওসকো খেঁচকে লায়া হয় এর পূর্ব পুরুষের মধ্যে কোন মাটির রং ছিল এই মাটির রংটা তার কানে আসে এরকম দেখা যায় ভালো না এরপর আব্দুল নতুন সাহেবের এক ছেলে কারা এক ছেলে কারা ہے তোমার পূর্বপুরুষের دشمن একটা এই পাথর মেলেছে দূরে দাঁত লাগে রূপে এর এন্দাকাল আছে আর রোপান ভাই সাদ সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়া থেকে তো একবার ইবনে আবি ওয়াক্কাস বলল সাদ দেখো এই হুজুরের শাশুড়ি হুজুরের শ্বশুর হ্যাঁ হুজুরের শ্বশুর হুজুরের শ্বশুর দ্বারা একটা ছেলে হয়েছে এই ছেলেটা তো আমার ছেলে শ্বশুরের বাদ দিলে হুজুরের শ্বশুরের বাদির থেকে এক ছেলে হয়েছে এই ছেলেটা আমার আমি এই ছেলের ছেলের মার সাথে বদকাজ করছি বদকাজ করার ফলে হয়েছিল এই ছেলেটা আমার আমি যদি মরি যাই তুমি যখন পারো এই ছেলের দাবি দেবে বলবে তুমি এটা আমার বাচ্চা আমার বাচ্চাদের কেমন হয়েছে ওর স্ত্রী ওর মালিক থেকে বরদাস্ত করছে, সে এই দাবি করছে ফাতেমা বিনতে আলী। হুজুর বলছে না, যে ওই আইএমএ জাহেলিয়াতে যে নিয়ম ছিল ওই নিয়ম তো উঠে গেছে, এখন আল আরাদ ফিল ফারাজ, বাচ্চা সাহেব ফরাজ কা হোগা ওয়াল আহল হাজির, আর জানি কে লিয়ে ফাতর হ্যায়। আর আয়েশা কালত উতবা ইবনে আবি ওয়াকাস, উতবা ইবনে আবি ওয়াকাস, উতবা জো আবি ওয়াকাস কা বেটা হ্যায়, আহেদা ইলা আবি হে, উসনে ওসিয়ত কিয়া হ্যায় আপনে ভাই কি তরফ, এই ওসিয়ত করছে ভাই কাছে, ভাই কে সাদ ইবনে আবি ওয়াকাস, সাদ জো আবি ওয়াকাস কা বেটা, وہ اٹھوا ابی عباس کا بیٹا ہے، یہ سعد ابی عباس کا بیٹا ہے، اٹھوا ہلو مسعود گسوان، اور ایر بھائی سعد ہلو حضور گسو الی مکہ سے، انا ابن ولید زعما، یہ زعما کا زعما کی باندی کیا بیٹا، زعما ہلو اگر حضور سوچو সওদা বিন্ত রামা, সওদাকে হুজুর বিবাহ করছে, নিজে শ্বশুর হয়ে গেছে, কে জামা কি বাদি, জামা কি বাদি কা বেটা হচ্ছে হ্যায়, আন্না ইবনা জাওরিদাতা জামা বিন, কে জামা কি বাদি কা বেটা হচ্ছে হ্যায়, জামার যে বাদির ছেলে এটা আমার, ফাকরসু ইলাইকা, তো উসকো আপনি পাস কবজা কর লেনা, তুমি যখন সুযোগ পাইবা এই ছেলেকে নিয়ে নিবা, তোমার বাদ দিয়ে যাবে। পালাম্মা কারা আমল ফতহে আকদা হো সাল, যাব ফতে মক্কা কা সাল হুয়া হ্যায়, সাদ নে উসকো দিয়ে দিয়া হ্যায়, ফতে মক্কা যখন হয়েছে মক্কা মধ্যে গেছে, ও জামার বাদি বেটার সাথে দেখা হচ্ছে নই গেছে, তখন ইন্নাহু ইবনু আখি, তো সাহেব নে কাহা হ্যায় ইয়ে নারে ভাই কে বেটা হ্যায়, আমার ভাই ছেলে, আমার ভাই জাহিলিয়াতের মধ্যে কি করছে এর সাথে মিলামিশা করছে, তারা আব্দু ইবনু জামা, জামাকে বেটা আব্দ নে কাহা হ্যায়, জামার এক সন্তান ছিল হুজুরের সারা এ আব্দনা, সে বলল আপি মেরা ভাই হ্যায়, আমার ভাই, কেন আমার বাপের গোলামের সন্তান আমার ভাই, আমার বাপের গোলামের সন্তান আমার ভাই, তাতাসা ওয়াকা বস দোনোনে মামলা লে যা হ্যায়, দোনো জন গেল, আব্দ গেল আর সাদ গেল, বনোদন করে রসুলের কাছে এই ছেলে নিয়ে আমরা দরকার করতেছি, তার কথা বাকা ইয়া রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস মামলা লে গিয়ে হে দোনো, فقال سعد سعد تھا یا رسول اللہ اللہ کے رسول ان اخي عهد الیا فيه تک میرے بھائی نے মেরে পাস ওসিয়ত কি গিয়ে ইসলাম কা আমি এই ছেলে সম্বন্ধে আমার ছেলে ভাই আমার কাছে ওসিয়ত করছে এই ভাই বকাল আব্দ ইন জামা আর জামাকে বেটা আব্দ নে খা আখি মেরা ভাই নাই ও ইবনে ওয়ালিদাকে আমি আর মেরে ভাই কি বাকি মাটি কে বেটা হ্যায় আমার বাপ পের মাদিক ছেলে বলে দাঁড়া আছে میرے والد کے فراش پر پیدا ہوا ہے ہمار واقعیت بچنا پیدا ہو سے فقال رسول اللہ صلی اللہ علیہ وسلم ہوا لکا یا عبد الجامع حضور نے فیصلہ دیا ہے یہ لڑکا تیرا ہے آئے جامع کے بیٹا عبد جامع بیٹا عبد تمہار سے تمہار الولد الزعام الولد للفراش বাচ্চা সাহেব ফরাজ কা হোতা হ্যায় ফরাজ ভাই তেরা সাহেব ফরাজ কে ছিল তোমার বাপ ছিল বলিন আহাদ হাজির اور جانے کے لیے خطر ہے، ولی الآخر الحج جانے کے لیے خطر ہے، جنا خوشی ہے تو خطر کیا ہمارا ہو سننا کالا جسادہ جو نے سادا کو کہا ابن جامع، جامع کی جو بیٹی ہے، جامع بیٹی سادا حضر استری، تاکہ احتیاطاً بولتی احتیاطاً احتیاطاً سطر پتہ ادھر بولتی احتیاط دیدی میں تو اس سے حجاب کرنا بالکل سے ایک کے حجاب کروا پردہ کروا جہاں پر سے لما رہا میں سب نہیں اور پتہ اس لیے کہ دیتا ہے اس میں عطبہ کا مقامات ہے عطبہ جو رکم اس سے رجوع پھر باقر کنو یہ باپ سے رو باقر کنو مطلبان ہے ای جانب مطلبان لما فما رآہا حتی رکی اللہ بس اس کو دیکھا نہیں بچہ نے اس کو دیکھا نہیں یہاں تک کہ اللہ سے مل گیا ہے بچے کون سمانا کو دیکھتے بڑے نہیں انہیں اخبار کر دیتے باقی روایت کی دوسری روایت میں ہوا اخو کا یا ابن عبد ابن جامع دوسری روایت میں ہے جو یہاں بھائی ہے اور جامع کے بیٹا عبد جامع بیٹا عبد القمر بھائی مین اجتان نہ ہو اولے دارا آسرا سے اس سبب سے وہ پیدا ہوا ہے تیرے باپ کے بچھونا پر تمہار باپ پر بچھنے پر نہیں سے تمہار باپ پر نہیں فعنها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم ذات يوم منه قابي منقحا دي نكا قصي دي منقحات برا سيري حسي ايدالو فراش مضبوط আর মতবাসিত উম্মেওয়ালা ফেরাশ ফেরাশের মাপ কান্তান যেমন এইখানে আছে আর তাই হলো কি করা বাঁধতে পারছে মাওলা মাওলার বাঁধি আছে বাঁধির ঘরের ছেলে হয়েছে এটা মাওলা যদি অন্যটা এই দাবি করে وعنها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم ذات يوم وهو مسرور فقال أي عائشة ألم ترى أن مجزز المدلجي دخل فلما رأى أسامة وزيد أو عليهما قتيفة قد غطيا رؤوسهما وبدأت أقدامهما فقال إن هذه الأقدام بعضها من بعض وعنها حضرت عائشة سيدة ويتها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم حضرت عائشہ کہتی ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم میرے پاس داخل ہوئے ذات ایام ایک دن وہ مسرور جس حال میں حضور خوش تھے مسرور خوش فقال آئے عائشہ تو حلم ترا انا مجزدن کیا تو نے نہیں دیکھا ہے مجزد مدلجی دخلا وہ داخل ہوا مسجد میں فلما راى اسامه جب اس نے دیکھا اسامہ تو وہ زیدن اور زید کو علیہما قطیفہ اور باپ بیٹا پر ایک چادر ہے قد غطیا رؤوسهما وہ چادر نے ان کے سر کو ڈھانک دیا ہے اور بدت اقدامهما اور ان کے بھاؤ کھلا تھا فقال ہاذی اقدام یہ قدمیں بعضها من بعض بعض بعض سے ہے ایک دن حضرت اسامہ آپ گئے دونوں دن مسجد چھوئی آسن ماتا گھر میں آسن سیرے اپن باپے جاگ دیا پاؤ جنگا کرا مولا دیکھا مجھے جرے مدرا جی উনি বললেন এই খাও না এক খাও আর খাও। হযরত যায়েদ আর ওসামা, ওসামা কালো ছিলেন, যায়েদ কালো ছিল। এই জন্য বলত এরা যায়েদ ছিল না, যায়েদের বই কোন খেয়ানত করছে এই জন্য এই ছিল হচ্ছে। কিন্তু আলমারতুল ফরাজ তো আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর আমল করেন, কিন্তু এই কাফেরে এই বদনামি করতে হুজুর তো খারাপ লাগে। একদিন আইসা এই মদার যেটা আলজাম এই ছিল তাদের বস্তি, এই যদি বলত এটা অমুক সন্তান এরা, তো এই যেদিন বলছে এই দুনো পাও একরকম, অর্থাৎ এই পায়ের থেকে এই পাওয়ার থেকে এই পাওয়া হয়েছে, এই পাওয়া হয়েছে, অর্থাৎ এর সন্তান এ এদিন থেকে তাদের মুখ বন্ধ হয়ে গেছে, তারা আর দায়ের সম্বন্ধে ও সবার সম্বন্ধে কোনো কথা বলে না। এই জন্য হুজুর খুশি হয়েছে, বুঝলে না? আচ্ছা তো হয়ে গেল। আর কি না করলে তো